দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ভুগো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো, ভুগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। পাখিলো নিয়ে তোরে এলো তীরে, এলো আধার ঘিরে পাখিলো নিয়ে তোরে এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো, ভোগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনা। আমার কাজের মাঝে মাঝে কান্না হারার দোলা তুমি থামতে দিলে না রে, আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না রে, আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে, তুমি যাও যে সরে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে, তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ভোগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ভোগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না রে, আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না রে, আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে, তুমি যাও যে সরে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে, তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ভোগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ভোগো দুঃখ জাগানিয়া।